আপন কেউ নাই রে, আপন কেউ নাই রে, যতই বানাস তুই মহল ঘর, সবেই তোর হয়ে যাবে পর। যতই বানাস তুই মহল ঘর, সবেই তোর হয়ে যাবে পর। যেতে হবে মাটির ভেতরে, আপন কেউ নাই রে। আসবে যখন মালেকুল মউত, কারো দোহাই মানবে না গো। আসবে যখন মালেকুল মউত, কারো দোহাই মানবে না। রূহ পাখে উড়ে যাবে, থাকবে পড়ে দেহ খানা, তখন চলবে না কোনো জোর, তখন চলবে না কোনো জোর, কেহ শুনবে না কথা তোর। ইমাম গোসল করাবে তোমায় রে, আপন কেউ নাই রে। যতই বানাস তুই মহল ঘর, সবে তোর হয়ে যাবে পর। যেতে হবে মাটির ভেতরে, আপন কেউ নাই রে। নতুন সাদা কাপড় দিয়ে বরের সাজেতে সাজাবে গো, নতুন সাদা কাপড় দিয়ে বরের সাজেতে সাজাবে। মেশক আতর গায়ে দেবে, শর্মা দু চোখে লাগাবে, দেবে না পাগড়ি তোর মাথায়, দেবে না পাগড়ি তোর মাথায়, কাফনক ঢেকে দেবে গায়ে, সাদা কাফন তোকে মানায় রে, আপন কেউ নাই রে। যতই বানাস তুই মহল ঘর, সবে তোর হয়ে যাবে পর। যেতে হবে মাটির ভিতরে, আপন কেউ নাই রে। বিনা দাওয়াতে এলো বাড়িতে, কত রকমের কুটুম ও, বিনা দাওয়াতে এলো বাড়িতে, কত রাখো মেরে কুটুম, চার কাঁধের গাড়িতে চড়ে বরের ভাঙে না যে আর ঘুম, এ ঘুম কোনো দিন ভাঙবে না, জ্বালাতন কেউ আর করবে না, দুনিয়াদারের সমস্যা কোথায় রে, আপন কেউ নয় রে, যতই বানাস তুই মল ঘর সবই তোর হয়ে যাবে পর, যেতে হবে মাটির ভেতরে, আপন কেউ নয় রে, বর যাত্রী সবাই গোর স্থানে বরকে বিদায় জানাবে, যাত্রী সবাই গোর স্থানে বরকে বিদায় জানাবে, বরকে আপন ঘরে ফেলে সবাই ফিরে আসবে, কোথায় গেল তোর দুলাভাই, কোথায় গেল তোর দুলাভাই, কবরে কে তোকে বাঁচায়, বন্ধু বন্ধু গেল তোর কোথায় রে, আপন কেউ নয় রে, যতই বানাস তুই মল ঘর সবই তোর হয়ে যাবে পর, যেতে হবে মাটির ভেতরে, আপন কেউ নয় রে, নিজের ঘরকে পর করিয়া বিদেশে দিয়েছে পাড়ি, ও নিজের ঘরকে পর করিয়া বিদেশে দিয়েছে পাড়ি, আমল ভালো হলে চড়বে সে জান্নাতি গাড়ি, হুরেরা দেবে তোমার সাথ, হুরেরা দেবে তোমার সাথ, কলেমা দেবে মাথায় ছাদ, জমজমে নে ফেরেশতা পিলায় রে, আপন কেউ নয় রে, যতই বানাস তুই মল ঘর সবই তোর হয়ে যাবে পর, যেতে হবে মাটির ভেতরে, আপন কেউ নয় রে, মারবেল পাথর মোজাইক দান নানা কবরেতে তুই পাবি না গো, মরবে লে পাথর মোজাইক দানা কবরেতে তুই পাবি না, কাঁচাবাসের খাঁচা হবে মাটির দেওয়াল দুখানা, কোথায় গেল সাদের মহ কোথায় গেল সাদের মহল, ছিলাম দুনিয়ার নেশায় পাগল মইদুল ছিলাম এলে তুই কোথায় রে, আপন কেউ নাই রে, যতই বানাস তুই মহল ঘর ছবি তোর হয়ে যাবে পর, যেতে হবে মাটির ভেতরে, আপন কেউ নাই রে। www.anibas.in